السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه، ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث، إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم، والله لا يستحيي من الحق. وإذا سألتموهن متاعا فاسألوهن، وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب، ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا، إن ذلكم كان عند الله عظيما. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. سورة أحزاب 53 আর 54 নম্বর আয়াত এই মুহূর্তে পাঠ করলাম। এই দুটি আয়াতকে সামনে রেখে আজকের এ সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক যারা ইমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আপনাকে কান পেতে শুনতে হবে আল্লাহ কি বলছেন পরবর্তীতে। হয়তো কোনো নির্দেশ দিচ্ছেন, যে নির্দেশ আপনি পালন করবেন, আর না হয় কোনো নিষেধাজ্ঞা জারি করছেন, নিষেধ করছেন যে নিষেধকৃত বিষয় থেকে আপনি বাঁচবেন। তাই সামনে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে নিষেধাজ্ঞা আসছে, বলছেন লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি ইল্লা আন ইউযান লাকুম, তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না তবে যদি তোমাদেরকে অনুমোদন দেয়া হয়, অনুমতি দেয়া হয়। ইলা তাআমিন গায়রা নাযিরিনা, খাবারের জন্য রান্নার অপেক্ষায় তোমরা ওখানে থাকবে আর আগেভাগে যাবে আর ওখানে উপস্থিত হবে আর রান্নার অপেক্ষা করবে, এরকম যেন না হয়। ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুল, কিন্তু যদি তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা প্রবেশ করবে। ফাইযা তাইমতুম ফানতাশিরু, খাবার খেয়ে নিলে তোমরা তা সেখান থেকে বের হয়ে যাবে। ওয়ালা মুস্তানিসিন লিহাদিস, আর গল্পে লিপ্ত থাকবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, এরকম করলে নবীর কষ্ট হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াস্তাহি মিনকুম, তখন তিনি তোমাদেরকে লজ্জা করেন, অর্থাৎ তোমাদের ব্যাপারে তার লজ্জাবোধ হয় তোমাদেরকে কি বলবেন কি না। কিন্তু আল্লাহু লা ইস্তাহিয়ি মিনাল হক, আল্লাহ হক বলতে লজ্জা করেন না, সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলতুমুহুন মাতাআন ফাসআলুহুন মিন ওয়ারাঈ হিজাব, আর যখন তোমরা তাদের কাছ থেকে কোনো কিছু চাইবে কোনো কিছু, তখন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব, পর্দার পিছন থেকে তোমরা তাদের কাছ থেকে চাইবে, পর্দার ভিতর থেকে নয়, পর্দার বাহির থেকে। ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ, এরকম যদি করো তাহলে তোমাদের মনও বেশ পাক থাকবে আর তাদেরও মন বেশি পাক থাকবে। তবু তো মানুষ, তাই পর্দার বাহির থেকে কথা, পর্দার ভিতরে ঢুকে না। আর অনুমোদন আগে আপনারা শুনেছেন, বাহির থেকে চাইতে হয় না, ভিতর থেকে, বাহির থেকে। এরপর বলছেন ওয়ামা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য জায়েজ নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, শোভনীয় নয় এটা, রাসূলকে কষ্ট দেয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদান, আর তিনি মারা গেলে, তিনি চলে যাওয়ার পর তার স্ত্রীদেরকে নিকাহ করা তোমাদের জন্য জায়েজ না, কারণ ওরা হচ্ছেন আমাদের মা, তো ওদেরকে আবার বিয়ে করবে কিরকম। সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুন্না উম্মাহাতুল মুমিনিন, ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমান, এ বিষয়টি আল্লাহর কাছে খুবই বড়। খুবই ভারী। إن تبدو شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما, তোমরা কোন কিছু প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ কিন্তু জানো, সবই আল্লাহ জানে। সুবহানাল্লাহ, মনে কি আছে, ভিতরে কি আছে, বাইরে কি আছে, কোন উদ্দেশ্যে বলছো, কোন উদ্দেশ্যে সেন্টারে আসছো, হ্যাঁ আচ্ছা কথাটা শুনছো, কিরকম কেন এলে, দরসে এসেছ আল্লাহর উদ্দেশ্যে না বান্দার উদ্দেশ্যে, সব কে জানে, কে জানে বলেন। আচ্ছা আসেন ভাই, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাদিহি আয়াতুল হিজাব ওয়া ফিহা আহকামুন ওয়া আদাবুন শারঈয়্যা, এটি হল পর্দার আয়াত, আর এখান থেকে পর্দার বিধান শুরু হয়েছে, পরে হাদিস শুনলে বুঝতে পারবেন। এতে বিভিন্ন বিধান রয়েছে আর শরীয়ত নিয়ম কানুন অনেক রয়েছে, আদব। ওয়াহিয়া মিম্মা ওয়াফাকা تنزيلها قول عمر بن الخطاب رضي الله عنه كما ثبت ذلك في الصحيحين عنه انه قال আর এই আয়াতে বা এই যে বিধান, এ বিধান উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উক্তির সাথে মিলে গেছে, যেভাবে বুখারী আর মুসলিমের রেওয়ায়েত এসেছে, তিনি বলেন ওয়াফাকতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি সালাস, তিনটি বিষয়ে আমার রব মহিয়ান ও গরিয়ান ইজ্জতওয়ালা রবের পক্ষে আমি কথা বলেছি, তার বিধানের মতো আমি কথা বলেছি আগে ভাগে। সুবহানাল্লাহ, কিরকম দেখেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ الذي اتخذت من مقام ابراهيم مصلى فانزل الله تعالى واتخذوا من مقام ابراهيم مصلى আমি বললাম হে আল্লাহর রাসূল, আপনি যদি মকাম ইব্রাহিম কে মুসল্লার স্থান, নামাজের স্থান বানাতেন, ওই মকাম ইব্রাহিম কোন জায়গায়, মক্কা, কাবার সামনে আছেন আপাতত, এই হচ্ছে মকাম ইব্রাহিম। তো মকাম ইব্রাহিম কে যদি নামাজের স্থান বানাতেন, তখন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বললেন ওয়াত্তাখিযু মিন মকামি ইব্রাহিম মুসাল্লা, আর তোমরা মাকামে ইব্রাহিম এর কাছ থেকেই সালাতের স্থান বানাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার পরে সাত চক্কর দেওয়ার পরে এই আয়াতটি পড়তেন, পড়ে পড়ে যেতেন, আর মাকামে ইব্রাহিম আর কাবা মুশাররফাকে সামনে রেখে সালাত আদায় করতেন। কথা বুঝছেন? এটা সুন্নাহকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রব্বুল আলামিনের নির্দেশ। এজন্য কোন কোন আলেম বলেছেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার পরে এই আয়াতটি পড়তেন, পরে ওখানে যেতেন, অতএব বোঝা গেল তিনি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য ওখানে গিয়ে সালাত পড়ছেন দুরাকাত, অতএব তওয়াফের যে দুই রাকাত এই দুই রাকাত এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। কিন্তু সাধারণত উলামায়ে কেরাম কি বলে থাকেন? সুন্নাহ, তাই তো? কিন্তু বেশ গুরুত্ব এটা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই গেল একটি। তিনি বলেছেন আমি আমার রবের পক্ষে কথা বলেছি, সুবহানাল্লাহ। আর আরেকটা, ওয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না নিসাআকা يدخل عليهن البر والفاجر فلو حجبتهن هي الله الرسول আপনার নারীদের কাছে ভালো লোক খারাপ লোক সবাই প্রবেশ করে, তাই আপনি ওদেরকে যদি পর্দার আড়ালে রাখতেন। আমার প্রথমে পর্দার বিধান ছিল না। আচ্ছা, প্রথমে কি সালাত ফরজ ছিল? কি মানে সালাত ফরজ ছিল? ওইরকম প্রত্যেক বিধান আস্তে আস্তে করে নাজিল হয়েছে, দীর্ঘ 23 বছরে মুকম্মল হয়েছে এই দিন, সুবহানাল্লাহ। তো উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নারীদের কাছে সবাই আসে, ভালো লোক খারাপ লোক সবই, আপনি যদি তাদেরকে পর্দার আড়ালে করে দিতেন। তখন রব্বুল আলামিন হিজাবের আয়াত নাজিল করলেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কথা মোতাবেক বুঝা যায় এই আয়াত নাজিল করেছেন, আর এটি হচ্ছে হিজাব। দেখবেন পরে হাদিসটি শুনলে আরো স্পষ্ট। এমনি ভাবে তিনি বলেন, وقلت لأزواج النبي صلى الله عليه وسلم لما تمالأنا عليه في الغيرة عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن فنزلت كذلك. আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে বললাম, যখন তারা একসাথে একত্রিত হয়েছিলেন আত্মমর্যাদা বোধ করে, হয়তো তার রব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে তিনি আল্লাহ তোমাদের থেকে ভালো নারী ভালো স্ত্রী তাকে দেবেন। কে বলেছেন এটা? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ছিলেন, তাই তো? আর ওরা কে ছিলেন? স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে সাধারণত মতানৈক্য হয়, তাই তো? আচ্ছা, আমি বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ না হতেন তাহলে তিনি বিয়ে করতেন? এই জিনিসটা বুঝো, অনেক গুমরা বুঝে না, নাউযু বিল্লাহ মিন যালিক, এটা সরাসরি গুমরা পথভ্রষ্ট। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না, তাহলে কি ছিলেন? যদি মানুষ না তাহলে তো তিনি নূর, যদি নূর হন তাহলে নূর কি বিয়ে করবে? এই যে লাইট, এই লাইট কি বিয়ে করে? এই যে আলো আমরা দেখতে পাচ্ছি, এমনি বিয়ে করবে? সূর্য বিয়ে করে? ফেরেশতাগণ বিয়ে করেন? আচ্ছা, ফেরেশতাগণকে রব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন, তাহলে জিবরীল আলাইহিস সালামের বিয়ে হয়েছে নাকি? বলেন সবাই, নাউযু বিল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী তার স্ত্রীগণ মতানক্য হয়েছে। এক পর্যায়ে উমর ইবনে খাত্তাব তাদের উদ্দেশ্যে বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ হয়তো তোমাদের থেকে ভালো স্ত্রী তাকে দেবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সেম এরকমই রব্বুল আলামিন সূরা তাহরিমে আয়াত নাযিল করেছেন, যেভাবে উমর বলেছেন ওইরকম, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। সুবহানাল্লাহ। এই ঘটনা, এখানে ঘটনা বলার উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য আসল জিনিস কোনটা? হিজাব। কিন্তু উমর ইবনে খাত্তাব যে বলেছেন আমি আমার রবের পক্ষে তিনটি কথা বলেছি, আর অন্য ফর্মে এসছে ওয়াফাকানি রাব্বি ফি সালাতিন, তিনটি বিষয়ে রব্বুল আলামিন আমার পক্ষে বিধান নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোথায় উমর ইবনে খাত্তাব? এতচ্ছত্ব এর পূর্বে আপনারা শুনেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সব হাদিস জানেন না, তিনি যে বলেছেন আমি জানি না। তাহলে অন্য কোন ইমাম কি সব হাদিস জানতে পারেন? উমর বলেছেন এ বিষয়ে যদি আপনি পর্দা করতেন আপনার নারীদেরকে, আল্লাহ পর্দা আয়াত নাযিল করলো, বললেন আপনি যদি মকাম ইব্রাহিম কে নামাজের স্থান বানাতেন আল্লাহ বিধান নাযিল করে দিয়েছে, তাই না? বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তোমাদেরকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামকে তোমাদেরকে তালাক দিয়ে দেন, এর থেকে আরো ভালো স্ত্রী রব্বুল আলামিন তাকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিকই, তোমার কথা ঠিক, আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তায়িবাতিন আবিদাতিন সাইহাতিন তাইয়িবাতিন ওয়া আবকার লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আচ্ছা অন্য রয়েছে, এখানে উল্লেখ করছেন وقد روى البخاري عن انس بن مالك رضي الله عنه قال قال عمر بن الخطاب رضي الله عنه يا رسول الله يدخل عليك البر والفاجر فلو امرت امهات المؤمنين بالحجاب فانزل الله ايه الحجاب عمر بن الخطاب رضي الله عنه بلن روایت বর্ণনা করেছেন انس بن مالك عمر بن الخطاب বলেন হে আল্লাহর রাসূল আপনার আপনার ঘরে ভালো লোক খারাপ লোক সবাই আসে, সম্ভব না অসম্ভব? ভালো লোক আসতে পারে, খারাপ লোক আসতে পারে। আল্লাহর ঘর মসজিদে সব ভালো লোক যায় একদম ফিরিস্তা? এই সেন্টারে সব ভালো লোক আছে না গড়বড় আছে? যদি ভালো লোক সব যদি ভালো লোক যেত তাহলে তো মসজিদে গিয়ে পকেট মারত না ভাই। আচ্ছা আপনি খেয়াল করেন কাবা শরীফ হজে সরাসরি মক্কায় মুকাররমা একদম মসজিদে হারাম তোয়াফ মাতাফ, কোথায় জানেন আপনি? মাতাফে মাতাবে পর্যন্ত চুরি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুনেছেন না? শুনেননি? আর মসজিদে আরামে তো বুঝেনি। অন্যদিকে আপনি দেখুন আগে এরকম এটা বেশি হতো, যেমন ইদানিং মাশাআল্লাহ খুব সুন্দর সুশৃঙ্খল করেছে তারা, ওই যে কঙ্কর মারতে ওখানে বেশি অনেক মানুষের বেল্ট কাটা যেত, আমি নিজে সচক্ষে দেখেছি। ওখানে পাথর মারবেন আল্লাহর নির্দেশ পালন করে, আর ওরা তো বলে ওখানে শয়তান মারছে, তাই না? তারা কি বলে? শয়তান মারছে। কিন্তু আসলে তো ওখানে শয়তান তো আর ওখানে না, যদি শয়তান হয় তাহলে পূর্বে যদি এই ঘটনা সহি হয় হাদিস যে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মেরেছিলেন তাহলে এটা কারণ হবে, কিন্তু উপস্থিত শয়তান না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জুইলাত তাওয়াফ বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জামার লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর ঘরের তাওয়াফ সাফা মারওয়ার সাই জামারাত গুলি থেকে কঙ্কর নিক্ষেপ করা এইসব আল্লাহর যিকির যিকির প্রতিষ্ঠার উদ্দেশ্যেই বিধৃত হয়েছে। এই বিধান হয়েছে কেন? আল্লাহর যিকির প্রতিষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখানে শয়তান মারছো, খালি আর জিয়াদা। আচ্ছা আসছে ওখানে তাদের কথা মোতাবেক শয়তান, সে ওখানে এসে ইয়ে কাটে বেল্ট কাটে, তাহলে বড় শয়তান কোনটা? ওইটা না, সে যে বেল্ট কাটে সে শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। তাই না? উমর ইবনে খাত্তাব যে বললেন রাদিয়াল্লাহু আনহু আপনার ঘরে সবাই আসতে পারে, সবাই আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুদ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, শয়তান খবীস মালউন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদ করে দিয়েছিল, আর এদের মধ্যে যারা মিথ্যা অপবাদ দিয়েছে এদের সবার নেতা ছিল শয়তান আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। বাজ্যত সে মুসলমান ছিল, ইন্নালিল্লাহ, কিন্তু কে না করেছে? আপনি আসলেন এই দর্শে, আমরা যে আপনাকে বলবো একদম আপনি পাক পবিত্র, আমরা জানি না। জানে কে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না কে ভালো আর কে সৎ আর কে অসৎ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, অসৎ ঠিক না, ও থ্রুকু লাইজি, ওকে ছাড়ো, দরজা বন্ধ করে দাও, যেন না আসে ও শয়তান। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব না। কি বলেন? আলিমুল গায়ব না। তাহলে তো যখন উমর ইবনে খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদখুলু আলাইকাল বর ওয়াল ফাজির, বর মানে নেক আর ফাজির বুঝিনা আমরা, ফাজির মানে কি? অসৎ। আমাদের সময় বাংলায় গালি দেয় ফাজিরের বাচ্চা, এরকম বলে কিনা, বিশেষ করে আলিম উলামা বলতে পারে, সাধারণ লোক নাও বললে ফাজির মানে যে অসৎ লোক। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবের খবর জানতেন তখন তিনি বলতেন, লা তাকুল হাকাযা ইয়া উমর ইন্নী আ'লামুল গায়ব ওয়া ইন্নানী আ'লামু মান হুয়াল ফাজির ওয়া মান হুয়াল বর। অর্থাৎ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামুল গায়ব হতেন তাহলে তিনি বলতেন, হে উমর তুমি এরকম বলো না, কারণ আমি গাইবের খবর জানি, আমি জানি কে সৎ অসৎ আমি জানি, অতএব তুমি হে উমর এরকম বলো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলেছেন? তাহলে তিনি উমর ইবনে খাত্তাবের কথা স্বীকার করেছেন, তার স্বীকৃতি দিয়েছেন, তুমি ঠিকই বলেছো, তাই না? তারপরে তিনি বললেন, ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, যদি আপনি মুমিনদের মায়েদেরকে হিজাবের নির্দেশ দিতেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় হিজাবের আয়াত নাজিল হল। এই হিজাব মানে কি? পর্দা, পর্দার আয়াত নাজিল হল। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না উমর ইবনে খাত্তাব বলেছেন, তাই না? আর এর স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর আরো স্বীকৃতি দিয়েছেন স্বয়ং, বলুন, রব্বুল আলামিন। বলতেন তিনি স্বীকৃতি দিয়েছেন কিনা? যদি বলতেন আল্লাহ যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানো এটা ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু তোমার উম্মত তো আর জানে না গাইবের সংবাদ, তুমি গাইবের সংবাদ জানো, তাহলে তোমার জন্য এই বিধান না, এই বিধান তোমার উম্মতের জন্য, বলতেন কিনা? কিন্তু তিনি কি বলেছেন? পর্দার এই বিধান সকলের জন্য, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্ত্রীদের জন্য এবং তোমার উম্মতের জন্য। এজন্য রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে আর মুমিনা নারীদেরকে, ওয়ানিসাইল মুমিনিন মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবাব, দুপাট্টা বা বড় জামা দিয়ে তাদের মুখমণ্ডল সহ একদম মুখের উন্মুক্ত অংশ ঢেকে রাখে। তাই পর্দার বিধান শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য না, সবার জন্য। অন্যদিকে খেয়াল করুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই উম্মতের কি? মা। মা কিনা? এর মধ্যে কোন ইশকাল আছে? কারণ স্বয়ং রব্বুল আলমিনের নির্দেশ দিয়েছেন, আর আমরা বুঝি এর আগে বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ তাদের মা, আমাদের মা। তাই কল্পনায় আসে না কি ওদের সাথে গলত আচরণ করবে, এত সত্ত্বেও যদি তাদের ক্ষেত্রে নির্দেশ হলো তারা পর্দার ভিতরে থাকবে, তাহলে যারা এর থেকে দূরে মা না কিছুই না, বুঝতে পারছেন, ওদের ক্ষেত্রে কি পর্দার বিধান প্রযোজ্য না? ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। শুধু সালাত আদায় করলে হবে না, হজ করলে হবে না, পর্দার বিধান মানা ফরজ। বলবেন না আমি সরকার চাপে পড়ে করেছি, কত সরকার চাপে, কুই করবেন সরকারের চাপ, আপনি নিজে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। যদি এমন কিছু হয় না করলেই না হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এ পর্যন্ত এরকম কিছু হয়নি। যে নিজেকে রক্ষা করার করে চলার চেষ্টা করে সে চলতে পারছে, পারছে কিনা? আমেরিকা লন্ডন পর্যন্ত, ব্রিটিশ পর্যন্ত, কাফের রাষ্ট্রগুলি পর্যন্ত, ওখানেও আলহামদুলিল্লাহ মুসলিম নারীগণ হিজাব পরে অবস্থান করছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। বাংলাদেশে মাঝে মধ্যে একটা দুইটা নাস্তিক এরকম করে উঠে, এই জন্য কি লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমা নারী কি বেপর্দা চলছে নাকি? দুই চারটা যদি চলে বেপর্দা উলঙ্গ হয়, কিন্তু এখনো বেশিরভাগ মুমিনা নারী বেপর্দা হলেও তবুও কিছু না কিছু না কিছু ঘুমটা আছে, আছে কিনা কা ভাই? শহরে মানুষের সংখ্যা বেশি না গ্রামগঞ্জে মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, কোথায় গ্রাম মানুষের সংখ্যা বেশি, শহরে না গ্রামগঞ্জে? ভালো করে বুঝবেন, ভালো করে উত্তর দিন। শহরে মানুষের সংখ্যা বেশি না গ্রামগঞ্জে মানুষের সংখ্যা বেশি? আপনারা এখন বুঝে এসছে? আপনি কি বলবেন যত শহর আছে গ্রামের অপেক্ষায় শহরগুলির মানুষ বেশি? কয় কোটি সব মিলে যদি 14 কোটি হয়, একটা কথা বললাম, বা 17 কোটি, সব কোটি শহর মিলে কয় কোটি হচ্ছে, আর বাকি গ্রামগঞ্জে কত কোটি? হ্যাঁ, কোন জায়গায় বেশি? গ্রামে বেশি। আপনারা কিরকম বলেন? ভালো করে বুঝবেন, একটু ব্রেন খরচ করে। আচ্ছা, যাই হোক, এই আয়াত নাজিল হওয়ার কারণ দেখুন, রাওয়াটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, لما تزوج رسول الله صلى الله عليه وسلم زينب بنت جحش دعا القوم فطعموا ثم جلسوا يتحدثون الله رسول صلى الله عليه وسلم যখন زينب بنت جحش কে বিয়ে করলেন, তখন কিছু লোককে ডাকলেন, قوم ওরা এসে খেলেন, তারপরে ওরা বসে ওখানে গল্প করতে লাগলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবার জন্য উপস্থিত, কিন্তু তারা দাঁড়াচ্ছেন না, কারণ এখনো পর্দার বিধান আছেন তো, এরকম হয়তো আগে ছিল। বলছেন ফালাম্মা রাআ যালিকা ক্বামা, যখন তিনি তার এই অবস্থা দেখলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফালাম্মা ক্বাম, ক্বাম মান ক্বাম ওয়া ক্বাআদা সালাসাতু নাফার, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তখন যারা দাঁড়াবার তারাও দাঁড়ালো, কিন্তু তিনজন বেশি বসে থাকল, কারণ সব মানুষ সমান না, সব মানুষ সমান হয়, অনেকে আছে ইশারাই বুঝতে পারে, আর অনেকে একদম ক্লিয়ারলি বলেন তবু বুঝে না, তাই না? বুঝে না অনেকে আছে, অনেকের মধ্যে মানার যোগ্যতা আছে আর অনেকের মধ্যে মানার যোগ্যতা নাই, মানুষ সে মনে করে আমি যেটা বলছি ওইটাই ভালো। আদম হচ্ছে আসল জিনিস, এই জন্য উলামাগণ আগে বলতেন, আমরা শুনতাম, আল আমরু ফাওকা আল আদম, বলতেন না, আদবের উপরে হচ্ছে নির্দেশ। তোমার বাপ বলছে তুমি এটা করো, তুমি বলো না আদব উল্টে, এটা কেমন হলো? কারণ তোমার বাপ বুঝেন কেন তোমাকে বলছেন, এটা বাহ্যিক তুমি দেখছো এটা ঠিক না, কিন্তু তিনি নির্দেশ দিচ্ছেন তার বিশেষ প্রয়োজনে, তাই না? কারণ বিশেষ প্রয়োজনে তোমাকে দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। আচ্ছা, আমি বলি আদব, বড় ছোটকে সালাম করবে না ছোট বড়কে সালাম করবে, কোনটা আদব? ছোট বড়কে সালাম করবে, কিন্তু ছোট যদি সালাম না করে বড়কে, তখন কি বড় বলবে ও আমাকে সালাম, আমি সালাম করবো না? না, বড় সালাম করবে ছোটকে। তাহলে এই জায়গায় আসবে ওই আসল ফজিলত, আসল মর্যাদা সালামের আদব। ইমামতি করবে যে ভালো আলিম অথবা হাফিজুল কোরআন আসল, কিন্তু যিনি ইমামতি করবেন উপস্থিত সময় তার একটু অসুবিধা আছে, বিশেষ অসুবিধা, সে তো আগে যাবে, হয়তো এই সময় তিনি ক্লান্ত অথবা তিনি অসুস্থ, আপনি কম যান, আপনাকে বলে আপনি যান, না আমি আপনি যান, হলো এসব নির্দেশ পালন করতে হয়, কোনটা করবেন বলুন তো? সে অসুস্থ মানুষ, তোমাকে বলছে তুমি যাও, তুমি এখন বলবেন আর ওইটা বিজয় ইমানদার না, সব জায়গায় বিজয় ইমানদারই চলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ আদব আদব বলছেন, قام من قام وقعد ثلاثه نفر, সবাই চলে গেছে, তিনজন বাকি। বলছেন فجاء النبي صلى الله عليه وسلم ليدخل فاذا القوم جلوس, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে প্রবেশ করতে চাইলেন, ওই সময় দেখা যায় ওরা বসে বসে আছে। ثم انهم قاموا فانطلقوا, তারপরে তারা গেলেন একদম লাস্ট পর্যায়ে। কিন্তু এতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কষ্ট হয়েছে কিনা? তোমাকে আমি অনুমোদন দিয়েছি এই ঘরে আসবে, তুমি আসবে, খাবার খাবে আর চলবে, তাই তো? তুমি এসে গল্প করে শুরু করে দিয়েছো, তোমাকে ভাব বোঝা উচিত কতটুকু সময় আমি এখানে থাকবো না থাকবো। অন্যদিকে যেমন আপনি এক জায়গায় কর্মরত আছেন, আমি আপনার বন্ধু, আমি আপনার কাছে গেলাম, গিয়ে গল্প শুরু করলাম, কি বলেন, খুব ফায়দা ডিউটি কফিলের? অথবা আপনি কাজ করেন দোকানে, কাস্টমার এসছে আর আপনি বসে সদিক, লাভটা কি হবে? হয়তো আপনাকে দেখে কাস্টমার চলেও যেতে পারে। এই অবস্থা আমি যদি আপনার সাথে গল্প লাগাই কিরকম হবে? আচ্ছা যাই হোক, একদম লাস্ট পর্যায়ে তারা চলে গেলেন। তো আনাস বিন মালিক বলেন ফাজিতু ফাখবারতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম কদ ইনতলাকু ফাজাআ ফাদখাল, তখন আমি আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, ওরা চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি তার ঘরে প্রবেশ করলেন। ফাযাহাবতু আদখুলু ফাআকবাল হিজাব বাইনি ওয়া বাইনাহ, আমি এই সময় তার সাথে আমিও ঘরে প্রবেশ করতে চাইলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন হিজাবের বিধান নাযিল করলেন এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযনা লাকুম ইলা ত্বামিন গায়রা নাযিরিন ইনা ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنْكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما سبحان الله الله نازل করলেন বলছেন لا تدخلوا بيوت النبي إلا يؤذن لكم অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করবে না। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জাহিলিয়তের যুগে ইসলাম পূর্বে মুশরিকদের এই অবস্থাই ছিল, বড় বড় লোকজন পর্দা টর্দার বিধান ছিল না, এমনকি ইসলামের শুরুতে এরকম, যেহেতু পর্দার বিধান এখন নাজিল হয়নি তাই তারা এরকমই আসতেন যেতেন, কোন নিষেধাজ্ঞা ছিল না। এরপরে রব্বুল আলামিন এই উম্মতের জন্য এই বিধান, তাদের সম্মানার্থে ইজ্জত রক্ষার জন্য পর্দার বিধান নাযিল করলেন, সুবহানাল্লাহ। তাহলে পর্দার বিধানে রয়েছে ইজ্জত, যারা মনে করে পর্দার বিধানে ইজ্জত নাই ওদের ওই অবস্থাই। বর্তমান জমানায় যা চলছে খোলামেলা যে পরিবেশ, আস্তাগফিরুল্লাহ আদি, বেপর্দা উলঙ্গপনা, এমনি ভাবে কোন কোন নারী আছে কাপড় পরে কিন্তু উলঙ্গ, কাপড় পরিধান করে কিন্তু কি উলঙ্গ। আবার কেউ কেউ আছে কাপড় পরিধান করে কিন্তু শরীরে শারীরিক অবয়ব কাঠামো প্রকাশ পাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ একদম খোলা, কথা বুঝতে পারছেন? দেখছেন কিনা আপনারা? না দেখেন না আপনারা? আপনারা দেখেন? যাই না যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, صنفان من امتي من اهل النار امار দুই প্রকারের উম্মত জাহান্নামী, لم اراهما আমি ওদেরকে দেখিনি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় ওরা ছিল না, বলছেন لم اراهما, نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة نعم الله رسول صلى الله عليه وسلم বলেছেন কিছু নারী এরকম যারা কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ, কাসিয়াত আরিয়াত, কাসিয়াত মানে পরিধানকারিনী কিন্তু আরিয়া, আরিয়া বলতে উলঙ্গ, মাইলাত মুমিলাত, মাইলাত মানে ঝুঁকে পড়ে আর আরেকজন অন্যকে তার দিকে ঝুঁকাবার চেষ্টা করে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথা ওই উটের মতো যে উটের খুব জো উঁচু আর এরকম এরকম ঝুলে, ওই রকম তাদের মাথা এরকম ঝুলে, বুঝছেন? তাহলে একটু খেয়াল করে দেখেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে জাহান্নামী এই সব নারী। এবারে কথা হলো, আপনি ওই স্ত্রীর স্বামী আর আপনি বলছেন খুব সুন্দর করে চলেন অসুবিধা নেই, তাহলে আপনি কি তার গুনাহে শামিল? তাহলে ও যদি জাহান্নামে যায় তো আপনি জান্নাতে যাবেন না আপনিও জাহান্নামে যাবেন? কারণ আপনি ওকে সহযোগিতা করছেন, বলছেন কোন অসুবিধা নাই, তুমি তোমাকে আমি আরো দেবো, হ্যাঁ আরো সুন্দর সুন্দর করে চলার চেষ্টা করো, পয়সা যা প্রয়োজন অসুবিধা নাই দিচ্ছেন, কিন্তু আপনি বললেন না তাকে পর্দার বিধান মেনে চলো, কত টাকার প্রয়োজন মাসে মাসে দিচ্ছেন পয়সা কামাই মাশাআল্লাহ কুয়াইস, আসবো যখন তখন দেখবো খুব সুন্দর সুন্দরী নারী, নাউযুবিল্লাহি মিন যালিক, পর্দার কোন বিধান নাই, হবে? তাহলে ও যদি জাহান্নামে যায় আপনি কোথায় যাবেন? আবার সে যদি সরাসরি কুকাজে লিপ্ত থাকে আপনার এক সহযোগিতার কারণে আর আপনি এতে রাজি থাকেন, তাহলে আপনি হচ্ছেন দাইয়ুস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো দুই দলের মধ্যে একদল হচ্ছে আজকের টপিকের সাথে সম্পর্কিত, শুধু কাপড় পরালে হবে না, দেখতে হবে কাপড় নিয়মতান্ত্রিক পড়ছে কিনা। আবার কোন কোন নারী নাউযুবিল্লাহি মিন যালিক এরকম করে, যেমন ওই যে নেটে ছাড়, গুগলে ছাড়, ফেসবুকে ছাড়ছে, টুইটারে ছাড়ছে, একদম অবস্থা খারাপ। আবার কেউ কেউ হয়তো তার স্ত্রীকে এরকম দিচ্ছে, ওটা কি একরকম দাইয়ুস? যদিও সরাসরি দাইয়ুস না, যদিও আল্লাহ নাফরমানিতে লিপ্ত করছে না, সরাসরি একরকম দাইয়ুস কিনা? আবার আপনি যদি না আমার বোনকে এরকম দেখুক, মেয়েকে এরকম দেখুক, মাকে এরকম দেখুক, কি অবস্থা হবে? খবরদার, পর্দার বিধান মেনে চলুন, নাস্তিকদের মতো হবেন না, কাফির বেইমানদের মতো হবেন না, আমরা যেন হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, আমরা যেন হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আনহুমদের অনুসারী, কি বলেন ইনশাআল্লাহ? ভালো লোকের সাথে আমরা থাকার চেষ্টা করি, আপনি বলবেন না বেশিরভাগ লোক যেদিকে যায় সেদিকেই আমি যাব, তাহলে বেশিরভাগ মানুষ যদি জাহান্নামে যায় তো আপনিও কি জাহান্নামে যাবেন? বেশিরভাগ মানুষ যদি আজ সুদ খায় তো আপনিও সুদ খাবেন? বেশিরভাগ মানুষ যদি আজ মদ খায় তো আপনিও মদ খাবেন? বেশিরভাগ মানুষ যদি উলঙ্গপনার বেহায়াপনা জিনাবে বিচারে লিপ্ত হয় তো আপনিও কি এইসব কাজে লিপ্ত হবেন? বেশিরভাগ মানুষ যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে তো আপনিও নাফরমানিতে লিপ্ত থাকবেন? বেশিরভাগ মানুষ খাবার ভাতের পরিবর্তে গু খায় তো আপনি গু খাবেন? নাউযু বিল্লাহ মিন যালিক। আর এই জমানায় কিছু মানুষ তো দেখছি ইন্না লিল্লাহ, এখন ফেসবুক আর গুগলে আপনি টিপ দিলে দেখা যায়, হ্যাঁ অনেক মানুষ নাউযু বিল্লাহ এই পৃথিবীতে বসবাস করছে যে মানুষ মানুষের গোশত খাচ্ছে, খাচ্ছে কিনা? ইন্না লিল্লাহ, মানুষের গোশত খায়। বাচ্চাদের গোশত বলছে, বাচ্চাদের গোশত আরো টেস্টি, জিয়াদা তোমার টেস্টি, তাই বাচ্চাদের গোশত খায়। কারণ দুনিয়া বর্তমানে এত বড় না, একদম ছোট হয়ে গেছে, যা হচ্ছে তাই দেখতে পাচ্ছেন। আগে তো আমরা মনে করতাম এরকম রাক্ষস রাক্ষস হয় কিছুটা, হ্যাঁ এখন রাক্ষস বাক্ষস হয় না, একদম জিন্দা মানুষ খেয়ে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সবাই খারাপ হয়ে গেলে আপনি খারাপ হয়ে গেলে হয়ে যাবেন? কিরকম হয়? সবাই বেহায়া বেহায়া তো আপনি বেহায়া, সবাই দাইয়ুস তো আপনিও দাইয়ুস হয়ে যাবেন? না, আপনি বিধান মেনে চলতে হবে আল্লাহ। আমরা সবাই মুসলমান, যদি মুসলমান হই তাহলে আল্লাহর বিধান মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো। ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, ইয়াক বলা হয় তাহদির। যেমন আপনি বললেন ইয়াকা ওয়াল হাইয়াতা, ইয়াকা ওয়াল আসাদা, আসাদ মানে সিংহ, হাইয়া মানে সাপ। আপনাকে সে বলছে ইয়াকা ওয়াল হাসাদ বা ওয়াল আসাদ, ইয়াকা ওয়াল হাইয়া, খবরদার ওখানে সাপ আছে, সাপ থেকে দূরে থাকো, সাবধান, সাপ থেকে কি সাবধান থাকো। তাহলে ইয়াক মানে কি হচ্ছে? সাবধান, ওখানে সাপ আছে, বুঝতে পারছেন তো? ইয়াকা ওয়াল আসাদ আমরা বুঝি না, সাবধান ওখানে কি আছে, সিংহ আছে। আপনি যদি জানতে পারেন ওখানে সিংহ একটা আছে, যাবেন আপনার কাছে? সুন্দরবন তো যাবেনই, কিন্তু আপনাকে দেখে শুনে বুঝে শুনে যেতে হবে কোন দিকে সিংহ নাই অথবা কোন দিকে সিংহে নাই, কোন দিকে বাঘ নাই, দেখে যেতে হবে কিনা? আর না তো এটি এসে আপনাকে স্বীকার করে ফেলবে, খুব সুন্দর খুব ভালো। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, কথা বলছেন, খবরদার নারীদের কাছে যাবে না, নারীদের কাছে যাওয়া থেকে তোমরা সাবধান থেকো, সাবধান থেকো। কিন্তু বর্তমানে কি অবস্থা আমাদের, সাবধান নাকি? সবাই খোলামেলা। আমি গত সপ্তাহে কিছু বলেছিলাম সৌদি আরবের কিছু হালকা অবস্থা এখানকার, আর আপনারা নিজেরা সচক্ষে দেখছেন, যদি এটা এখানকার এই অবস্থা হয় তাহলে আমাদের দেশের বর্তমান অবস্থা কি হবে একটু ভাবুন। ইন্না লিল্লাহ, আবার ইন্ডিয়ার অবস্থা, হিন্দু কাফির সরাসরি ওদের কথা বলতে হয় না, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলিতে যদি এরকম হয়ে যায় তাহলে কাফিরদের কি অবস্থা? ওরা তো সবাই উলঙ্গই আছে। আচ্ছা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদের কাছে যাওয়া থেকে সাবধান, তখন তাকে প্রশ্ন করা হল আফারাআইতাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দেবর বা স্বামীর নিকটাত্মীয় যারা এরকম পরপুরুষ এদের সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হামু আল মাউত, দেবর হচ্ছে মৌত। দেবর কি মৌত, বুঝেন না বুঝেন আপনারা? মৌত বাংলায় বলে নাকি না মৃত্যু বলে, কোনটা বেশি চলে? মৌত বেশি চলে না মৃত্যু বেশি চলে? মৌত বেশি চলে। আচ্ছা তাইলে বুঝো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল হামু আল মাউত, মৌত, মৌত মানে ধ্বংস। এজন্য কত অঘটন ঘটে, আপনি সৌদিতে এসেছেন, সৌদিতে কাজ করছেন, আমারই এক ছাত্র, তার স্ত্রী সম্পর্কে সে বলেছে, তার নিজের বোন বলেছে তার স্ত্রী অমুকের সাথে ঘুমিয়েছে, তার ভাই আপন ভাই আমাকে বাংলাদেশ থেকে ফোন করেছিল। আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে সে বাংলাদেশ থেকে আমাকে কল দিয়েছে, উস্তাদ এই অবস্থায় কি করব। আর আপনি এখানে শুধু নমাদি পড়ছেন, পর্দা টর্দার খেয়াল নাই, ওগো সুবিধা নাই। আবার সে বলে আমার স্ত্রীকে ডাক্তারে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার ভাই, ঠিক না ওটি কি অবস্থা। খালাতো বোন খালাতো ভাইয়ের বাসায় থাকে, কলেজে কে নিয়ে যায়, ও খালাতো ভাই, আর না মামাতো ভাই, আর না চাচাতো ভাই, পরবর্তীতে অঘটন ঘটছে, এখন তুমি চিল্লাচ্ছ, কিসে চিল্লানি, তুমি তো তাকে প্রতিক্রিয়া দিয়েছ, কি হবে এটা কি ইসলামে জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম উদখুল আলা নিসা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি আপনারা মুসলমান হন তাহলে আমার কথা মানবেন, না নিয়ে মানবেন না। সবাই মুসলমান, সবাই মানছেন? আমার জানা মতে কত ঘটনা ঘটেছে, আপনাদের তো জানাই আছে হয়তো আরো বেশি। আমার কাছে এসে লোকজন এরকম প্রশ্ন করে ফতোয়া চায়, আমি বললাম এখন ফতোয়া, ফতোয়া আগে চাইবে পরে কেন চাইবে? ফতোয়া আগে চাইতে হয় না পরে, আগে জানতে হয় ব্যাপারটা এরকম করব, ওকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই তো কি করব। তোমার স্ত্রীকে তুমি দিচ্ছ তোমার ভাইয়ের সাথে, যাও হানে, ও যুবতী এইমাত্র বিবাহ করে এসছে, হয়তো এক বাচ্চা হয়েছে, তো নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাবে? সেও যুবতী ও যুবক, হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এক যুবক আরেক যুবতীর সাথে হয়, لا يخلو أن رجل بامرأة إلا ومعهما ثالثهما أو كما قال صلى الله عليه وسلم যদি কোন যুবক অথবা কোন পুরুষ অন্য মহিলার সাথে একত্রিত হয় তাহলে এদের সাথে রয়েছে তৃতীয় আরেকটা, ওইটা হচ্ছে শয়তান। এটা কোনটা? এবারে খেয়াল করুন, অনেকে আছে পীরের কাছে নিয়ে যায় তার বউকে, নিয়ে যায় না? আবার কিছু মোল্লা আছে জিন ঝাড়ে, ওদের কাছে দিয়ে দেয় তার মেয়েকে, নাউযু বিল্লাহ মিন যালিক, এরপরে সে তার হই হাদা, ও শয়তান কবিরাজ মোল্লা, ও তার হিসাব মোতাবেক ওর সাথে যা করার করলো, আপনি আর খেয়াল নেই। নাউযু বিল্লাহ মিন যালিক, এমনকি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, পরপুরুষ যদি ডাক্তার হয়, এই অবস্থায় আপনার স্ত্রীকে তার এই ডাক্তারের সাথে একা ছাড়া জায়েজ না, আপনাকে থাকতে হবে, আর না হয় নিয়মতান্ত্রিক অন্য কোন লোক থাকতে হবে মহিলা, ঠিক না? যদি নার্স বাস থাকে তাদের মধ্যে মানা যায়, কিন্তু এখানে অপারেশন সপারেশন হলে শুনেছি মহিলার যারা গার্জিয়ান ওরা থাকে, আর যদি না থাকে এখানে অনেকটা ইয়ে আছে, সেই পাচ্ছে বিভিন্ন জায়গায় এখন শুনেছি, আল্লাহ আলম সব জানি না। এবারে যদি ডাক্তারের কাছে যান, আপনি দিয়ে দিন আপনার স্ত্রীকে একা, জায়েজ হবে? কারণ ওখানে ডাক্তার একটা, ওর সাথে আরেকটা, আর আরেকটা আছে ওইটা, ওইটা কোনটা? শয়তান। তো কোথায় যাবে? ইন্না শাইতানা ইয়াজরি মিন ইজরি মিন ইবনে আদম মাজরাদ দম, যেভাবে শিরায় শিরায় রক্ত চলে ওইভাবে শয়তানও চলতে পারে মানুষের শিরায় শিরায়। সুবহানাল্লাহ। তাই আপনি যে বলবেন না আমি একদম আল্লাহ বলি আমার কোন অসুবিধা নেই, আমি গাড়ি চালাবো, একটা যুবতী আমার গাড়িতে থাকবে কোনো অসুবিধা নেই, হয় নাকি? এই জন্য মাঝে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত অঘটন ঘটেছে, হয়তো কেউ কেউ হয়তো থাকতে পারে আগে এরকম করেছে, পরবর্তীতে হয়তো তওবা করেছে, আল্লাহ আলাম তওবা কিরকম জানি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাই প্রত্যেকটা মুসলমানের জন্য পর্দার বিধান মেনে চলা ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের কাছে যাওয়া থেকে তোমরা সাবধান থেকো। বুঝলেন তো সাবধান কাকে বলেন? আপনাকে বলা হলো হ্যাঁ দা সিংহ থেকে সাবধান, সাপ থেকে সাবধান, তখন কি আপনি বলেন কোন অসুবিধা নেই আমি মজবুত, হবে নাকি? না বলতে মারা মুশকিল, যদি সাপ পেয়ে যায় খালাস মুহূর্তে না বলবেন না, সাবধান ওখান থেকে, এই সিংহ থেকেও আরো বড় শয়তান, আরো বড় আপনার জন্য ক্ষতিকর হচ্ছে শয়তান। কে বলেন? তো আপনি কিরকম বলবেন? আমি আল্লাহর বলি। ও বলছে না ও পীর একদম মনে দিক সেদিক নাই, কোন কোন সময় দেখা যায় বন্ড যুবতী মহিলা তার ওই পীরের কাছে গেছে, কেন জানি আল্লাহ আলাম, আমি দেখেছি এরকম কয়েকটা ইয়েতে নেটে আর কি, কয়েকজনে ছেড়েছে, মহিলা গিয়ে তার পাওয়ায় ভালো করে এরকম কোরকম চুপ মুখায়, বুঝছেন? আরেক জায়গায় তো দেখলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই পীর মহিলাকে সরাসরি ধরে আলিঙ্গন করছে, আলিঙ্গন আলিঙ্গন বুঝছেন কি বলবো, আলিঙ্গন করছে। এটা বাংলাদেশে আছে হয়তো, শয়তান খবিস, এত দূর যাওয়ার প্রয়োজন নেই, ওই ভারত পাকিস্তান বাংলাদেশে মজুদ এটা। আর আরেকটা কি করছে এরকম করে, ওইটা এরকম ইয়ে হাত পা চুমু খেয়েছে, তারপর এরকম বলছে আমার দিকে টাকা আমার দিকে টাকা, ওরকম তো হয় কি করে ওইটা, যাই হোক পর্দা, পর্দার বিধান মেনে না চললে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আপনার মা বোনের ইজ্জত নষ্ট হবে, আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট হবে, আপনার ইজ্জত নষ্ট হবে। ওরা যেভাবে জাহান্নামের দিকে এগিয়ে গেছে ওইরকম আপনিও যাবেন, নাউযু বিল্লাহ, কারণ আপনি হচ্ছেন তাদের পরিচালক, আপনি হচ্ছেন আপনার স্ত্রীর পরিচালক, আপনি হচ্ছেন আপনার মেয়ের পরিচালক, আপনি হচ্ছেন আপনার মায়ের পরিচালক, আপনি হচ্ছেন আপনার বোনের পরিচালক। কিন্তু বলবেন না অসুবিধা নেই, আমি ভার্সিটিতে পড়াবো, এখন কি করবে, এখন যদি এদিকে সে না হয়। তাই কি অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গার, আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আসেন, বলছেন দ্বিতীয় কথা, ইল্লা আন ইউযনা লাকুম ইলা ত্বামিন গায়রা নাযিরিন ইনা, বলছেন তোমরা খাবারের জন্য অপেক্ষায় থাকবে না, আগে বাকি অপেক্ষায়, খাবার হয়ে গেলে আদালাতুল ঢুকে পড়বে না, তোমাকে সে যখন বলবে তখন তুমি ঢুকবে। এখানে একদম লাস্টে বলছেন وهذا دليل على تحريم التطفيل وهو الذي تسميه العرب عرب الضيفا, এটা হচ্ছে দলিল তাতফিল হারাম বলে। তাতফিল হারাম বলতে কি, একটা আছে তুফাইলি খাবার, এক জায়গায় যেমন রান্না হয়েছে কোনো পার্টিতে, সে দাওয়াত পায়নি, তাকে দাওয়াত দেয়নি, কিন্তু সে ওই রকমই যেখানে রান্না ওখানে যায়, এরকম কিছু মানুষ আছে না, খালি খুঁজে খুঁজে পার্টি কোথায় ওখানে। আমি শুনেছিলাম সত্য না মিথ্যা আল্লাহ আলাম, সোনাইয়ে দুই একটা লোক এরকম আছে, আজকে এখানে কালকে ওখানে কালকে ওখানে করে করে বস, তারা চায় ওই রকমই যেন একটা পয়সাও খরচ না করতে পারে। আর আরেকটা হলো দাওয়াত দিয়েছে, আপনাকে দাওয়াত দেয়নি কিন্তু আরেকজনকে দাওয়াত দিয়েছে মেহমান, মেহমানের সাথে আপনি চলে যাওয়ার চেষ্টা করুন, আপনিও মেহমান। আল্লাহ একে পছন্দ করেন, তোমাকে দাওয়াত দেয় না তুমি কেন যাবে। তবে যদি দাওয়াত এরকম হয় আম, যে কোনো লোক আসতে পারে, আছে কিনা, যেমন এই সেন্টারে এটা সকলের জন্য, যে কেউ আসে আহলান ওয়া সাহলান বাংলাদেশ, কিন্তু দুই একটা যদি এরকম চলে আসে উর্দু কিছুই বুঝে না বাংলা, বলো হ্যাঁ চলে যাই পরে খাবো, তো আপনি মানা করতে পারবেন তাকে? কারণ এখানে এটা উন্মুক্ত, যে কেউ আসতে পারে সে আসতে পারে, মানে যে কেউ আসতে চায় সে আসতে পারে, এটা না যাইজ না। কিন্তু যেখানে নির্দিষ্ট দাওয়াত দিয়েছে পাঁচজনকে, আপনি সুযোগ বুঝে হ্যাঁ এদের সাথে আমি ডুবি পড়ব, একশো জনকে দাওয়াত দিয়েছে আপনাকে দাওয়াত দেয়নি। ইমাম ইবনে কাসির বলছেন এটা হচ্ছে তাতফিল, আর এখানে কি আরবরা যায়ফান বলে এটা জায়েজ না। এরপর বলছেন সুম্মা ক্বালা তাআলা ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফানতাশিরু, কিন্তু যখন তোমাদেরকে আহ্বান করা হয় দাওয়াত দেওয়া হয় তখন তোমরা প্রবেশ করবে, আবার আর খাবার শেষ হয়ে গেলে সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে, ওখানে আর বেশ সময় দাঁড়াবে না। যতটুকু সব এক জায়গায় গেলে মানুষ বুঝে এত সময় আমি থাকতে পারি, আমরা বুঝি না, এটা কেউ আমাদেরকে আমাকে দাওয়াত দিল আমি কত সময় থাকব, আমার একটা অনুমান আছে, কিন্তু অতিরিক্ত যদি হয় ওটা কিনা জায়েজ না। আপনাকে দাওয়াত দিয়েছে, জোর করে আসেন, আসলেন খেলেন বড় জোর, হয়তো আরো কিছুক্ষণ, হয়তো আসর পর্যন্ত, একটা কথা বললাম হয়তো এলাকার একটা রওয়াজ বা প্রথা আছে, এর সময় থাকতে পারে, হয়তো বলিলাম রাত 10টা পর্যন্ত, তাই তো? এরপরে হাল্লি জরুরি তুল আল্লাইল, তা কিরকম হ্যাঁ? এটা কি সেন্টার নাকি? সেন্টার আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই এখানে রাত্রে 11টা 11:30 12টায় মানুষ ডিউটি শেষ করে তারপরে আসছে, তাই তো? আসুন, অসুবিধা নেই। কিন্তু একজনের বাড়িতে গেলেন, এরকম করতে পারবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। তারপরে এখানে উল্লেখ করেছেন খাবারের দাওয়াত সম্পর্কে, খাবারের জন্য কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা ওয়াজিব, বিশেষ করে ওলিমার দাওয়াত, আর সাধারণ দাওয়াত এটাও কবুল করা ওয়াজিব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কাউকে যদি দাওয়াত দেয়া হয়, মান দুইয়া ইলা ওলিমাতিন ফালাম ইউজিব ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলাহ, কাউকে যদি ওলিমার দিকে ওলিমার জন্য দাওয়াত দেয়া হয় তাহলে সে আল্লাহ আর আল্লাহর রসুলের নাফরমানি করলো, মানে দাওয়াত দেয়া হলো আর সে উপস্থিত হলো না, তার দাওয়াত কবুল করলো না, তাহলে সে আল্লাহ আল্লাহর রসুলের নাফরমানি করলো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য একটি রওয়ায়াত আছে সহিহ মুসলিম, আবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, প্রতি মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক আছে, এর মধ্যে থেকে একটা হলো ইযা দাআকা ফাআজিবহু, যখন সে তোমাকে দাওয়াত দিবে তখন তুমি তার দাওয়াত কবুল করবে, বলবে না আমার হয় না, বিশেষ কারণ হলে আপনি বলবেন এটা, আচ্ছা আপনাকে দাওয়াত দিল আপনি বলে চেষ্টা করুন, এটা হয় নাকি? না বলবেন জাযাকাল্লাহ খায়র, আসবো, কোনটা বলতে হবে? চেষ্টা মাবি। তবে যদি এরকম হয় আপনার বিশেষ প্রয়োজন, তাহলে বলবেন ভাই আমি এরকম এরকম প্রয়োজন আছে, আসতে পারছি না, কিন্তু আপনি চেষ্টা করবো আগেভাগেই বলে দিলেন, তাহলে বোঝা গেল তার দাওয়াত আপনি অগ্রাহ্য করেছেন, এটা যাই না যাই হলো, ভালো করে বুঝতে হবে। ওই আমাদের দেশে খতমের মুল্লা যারা যারা খতম পড়ুয়া, ওরা দেখছেন এটা একটা সিস্টেম করে দিয়েছে খতমের দাওয়াত, এটা তো বিদাত, এ বিষয়ে আলোচনা হবে, এটা কিসের খতমের আবার কি দাওয়াত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কোরআন পড়েছেন, পড়েছেন কিনা? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন পড়েছেন, কিন্তু কখনো কোরআন পড়ার জন্য দাওয়াত দিলেন না, কোন দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে কোরআন পড়ার জন্য বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কাল কিয়ামতের দিন যারা কোরআন পাঠ করবে তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এটা কার ফরমান? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন না যে আসো একসাথে মিলেমিশে সবাই পড়ো, তারপরে দোয়া হবে, তারপরে বসে ইয়াল্লাহ খতম হবে, খতমের দোয়া ইত্যাদি বলেছেন, কোন নজির নাই। শুধু আপনি হয়তো বলবেন এটা শুধু সৌদি আরবে না, বাংলাদেশে আছে, তাহলে বাংলাদেশের ইসলাম একটা আর সৌদি আরবের ইসলাম আর একটা, তাই নাকি? না সবার একটা ইসলাম একটাই। আপনাকে দেখতে হবে দলিল আছে কিনা। কেউ কেউ বলে আমি যদি এরকম না করি তোমরা খাবো কিরকম? আপনার ইমানটা নড়ে পড়ে, ইমান কি দুর্বল। আচ্ছা বলেন তো পৃথিবীতে কত কোটি মানুষ আছে? 750 কোটি মানুষ, যেরকম তারা বলে আর কি, মানে একদম ফিক্সড যে সংখ্যাটা না তো এটা কেউ জানে না কত কোটি মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ আলম, আল্লাহই জানে, কিন্তু তাদের মনে করে একটা অনুমান আশপাশ এই, তাই তো? 750 কোটি মানুষ, তাহলে 750 কোটি মানুষকে কে রিজেক্ট দিচ্ছে? আচ্ছা এই 750 কোটির মধ্যে কয় কোটি আছে শুধু খতম খতম পড়বো মূল্যা? 100 কোটি? 100 কোটি হবে মুসলমানই নেই, 150 কোটি, 140 কোটি, 100 কোটি কিরকম হবে? তাহলে এটা হচ্ছে একটা ভুয়া, একটা বাহানা। আপনি আল্লাহর জাতির উপর ভরসা করেন আল্লাহ আপনাকে রিজেক্ট দেবে, কান্নাকাটি করো আল্লাহর দরবারে, তাহাজ্জুদের সালাত পড়ো, সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহকে বলো আল্লাহ আমাকে বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে হালাল পদ্ধতিতে কামাই করার তৌফিক দাও, রব্বুল আলামিন আপনাকে রিজেক্ট দিবে, দিবে কিনা বলেন? কিন্তু আপনার বাহানা হচ্ছে কি করবে এখন কি কেলে, হ্যাঁ তাহলে কিরকম হবে? তাইলে খতম পড়ে খাবে। আচ্ছা আমি আপনাদেরকে বলি, ইউনুস আলী ইসলাম যে দোয়া পড়েছিলেন ওইটা কোনটা আপনি বলেন তো, একবার সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। তিনি মাছের পেটে ওখানে গিয়ে ওইটা পড়েছেন, সুবহানাল্লাহ বিহামদি, মাছের পেটে থাকাকালীন পড়েছেন কিনা, বলেছেন ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহ ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ هيرا ذنوني لكو تشعرون كرو ار اي ذنوني هو تشعر يونس عليه السلام نون ماني مات مات والا تيني كي قولن كو اكتي اندو كرر بيتوري اي وستا تيني بولن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হে আল্লাহ, তুমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নাই, তুমি পাক, তুমি পবিত্র, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নি কুনতু মিনাল যালিমিন, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তিনি এ কথা বলেছেন, নিজের ত্রুটির কথা আল্লাহর দরবারে পেশ করেছেন আর বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আর বললেন কি ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহ, আমি তার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ, আমি তার দোয়া কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আর সে যে চিন্তায় পড়েছিল, সে যে বিপদে পড়েছিল, সে বিপদ থেকে আমি তাকে উদ্ধার করে দিলাম। তাহলে উদ্ধারকারী কে? বিপদ দূরকারী কে? চিন্তা দূরকারী কে? সবকিছুর মালিক কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই জায়গায় কে কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন পড়লেন? স্বয়ং ইউনুস আলাইহিস সালাম না ধার করা অন্য কেউ? উত্তর দিন, কে পড়েছেন? ইউনুস আলাইহিস সালাম। অন্য কাউকে কি তিনি ভাড়া করে নিয়ে এসেছেন? তিনি কি জিব্রিল আলাইহিস সালামকে বলেছেন জিব্রিল আপনি এটা পড়ুন? ইসরাফিল কে কি বলেছেন? ইসরাফিল আপনি এটি পড়ুন। মিকাইল কে কি বলেছেন? মিকাইল আপনি এটি পড়ুন। তিনি কি ওই রকম কিরামান কাতিবিন কে বলেছেন ও ফেরেশতাগণ আমি পড়তে পারবো না, আপনারা পড়ুন, না তিনি নিজেই পড়েছেন? কি পড়েছেন বলেন? কি পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। ভালো করে পড়বেন তো? তাহলে ভাড়া করে নিয়ে আসার কোন প্রয়োজন আছে? এটা একটা বিদআত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাই জুন্নুনের দোয়া কেউ যদি পড়ে তাহলে রব্বুল আলামিন এই দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার কারণে রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন, সে যদি বিপদ আক্রান্ত হয় তার বিপদ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তোমরা ভাড়া করে মূল্যায়নে পড়াও, কেউ যদি আমার এই বক্তব্য শুনে হয়তো ওরা সবাই খেপে যাবে, খেপে গেলে কি কি হবে? আমি বলছি যদি দলিল থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম করেছেন, অন্য কাউকে দিয়ে করিয়েছেন, সাহাবায়ে কেরাম করিয়েছেন, আবু বকর সিদ্দিক করিয়েছেন, ওমর ইবনে খাত্তাব করিয়েছেন, উসমান বিন আফফান করিয়েছেন, আলী বিন আবি তালিব করিয়েছেন, কোন সাহাবি করেছেন এরকম বা করিয়েছেন, তাহলে আমার কাছে পেশ করো, আমরা মানব, আমরাও করব, ঠিক না? আর নাই তুমি নিজ পক্ষ থেকে একটা বস পেট পালার জন্য ব্যবস্থা, এটা কখনো মানা যায় না, এটা হচ্ছে একটা বেদাতি রওয়াজ। কথা বুঝলেন ভাই? শুধু আয়াতের তফসির শুনলে হবে না, মানতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসেন এবারে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে ছোট ভাবতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভাবতেন না। কিছু লোক আছে বড়, যদি বড় লোক দিয়ে দাওয়াত যাব, গরিব লোক দাওয়াত দিলে যাবে না, তাই নাকি? না গরিবের দাওয়াত কবুল করবে, ধনীর দাওয়াত আলহামদুলিল্লাহ, তাই নাকি? সবই আর গরিব মেয়ালা নাভি ও আর কি খাওয়াবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ দুইতু আমাকে যদি দাওয়াত দেয়া হয় একটি কুরা পায়ের জন্য, পা অথবা হাতের জন্য, বকরির পা বা হাতের জন্য যদি আমাকে দাওয়াত দেয়া হয়, আমি তারও দোয়া কবুল করবো, ইয়ে দাওয়াত কবুল করবো। যে কোনো ব্যক্তি গরিব মিয়া আমাকে দাওয়াত দিল, আমি তার দাওয়াত কবুল করবো। সালাওয়াতুল্লাহি ওয়াসালাম আলাইহি। আচ্ছা পা, আমাদের দেশে খুঁড় পাওয়া যায় না, এখন পাওয়া যায় না, আগে ওগুলো তেমন খেত না মানুষ, কেবল গুরুত্ব নেই, এমনি পড়ে থাকতো আমি নিজে দেখি ছোটবেলা, কিন্তু বর্তমানে আবেদন পাবেন এত গুরুত্ব দিত না, আমি কোন কোন জায়গায় দেখেছি। এখন তো গরিবদের সংখ্যা বাড়ছে, আপনি বলছেন না পয়সার সংখ্যা বাড়ছে, কিন্তু অন্যদিকে দেখা যায় হ্যাঁ নন পয়সাওয়ালা মানুষের দরিদ্র সংখ্যা আরো বাড়ছে। এই সৌদিতে আমরা বসবাস করছি, কোটিপতি তো আলহামদুলিল্লাহ, ঠিক না, মিলিয়ন ছাড়া কথা বলে না, কিন্তু মসজিদে যেসব নারীরা বসে ওরা কোন দেশি? বাংলাদেশি, উত্তর দিন, কোন দেশি? বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি কয়েকটা পাবেন? এই উনেজার কথা বলছি আমি, মক্কা মদিনার কথা বলছি না, হিনা উনেজা আপনারা দেন না মাঝে মধ্যে এক রিয়াল দুই রিয়াল দেন কিনা বলো না, হলে গরিব মানুষ আনা যে 600 রিয়াল বেতন কামাই করে আমি দেখছি তো দূর থেকে, ওই বাংলাদেশ সব মানুষ সমান না, আপনি বলেন না আমি আদা কি না কিপটা, সব মানুষ কিপটা না, আপনি দেখবেন একটা একদম দুর্বল মনে হয় আদা কি 300 রিয়াল কামাই করে না, আমি মাঝে মধ্যে এরকম লোক দেখতে পাই 5000 রিয়াল দিচ্ছে, 10000 রিয়াল দিচ্ছে, সুবহানাল্লাহ বলি। তাহলে মানুষের মন তোমার সাথে না তোমার রবের সাথে? ইন্না কুলুব বনি আদম বাইনা উসবুআইন মিন আসাবিয়ির রহমান ইকলিবুহা কাইফা শা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের অন্তর আল্লাহ রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে রয়েছে, রব্বুল আলমিন যেভাবে চান ওই অন্তরগুলি ওই রকম পরিচালনা করে। তাহলে দেখা যায় অনেক মানুষ গরিব কিন্তু মন বড়, আবার দেখা যায় অনেক মানুষ বাস্তবে ধনী কিন্তু মন ছোট। তাহলে এই অবস্থায় কে ধনী? উত্তর দিন, কে ধনী? গরিব ধনী না ধনী ধনী? গরিব ধনী। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ মনের ধনী হওয়ার চেষ্টা করব, মন বড় করার চেষ্টা করব, এমনি ভাবে বাস্তবও ধনী হওয়ার চেষ্টা করব, হালাল কামাই করার চেষ্টা করব, আর রব্বুল আলামিনকে বলবো রব্বুল আলামিন তুমি আমাকে হালাল কামাই করার তৌফিক দাও, হালাল পদ্ধতিতে বেশি বেশি করে কামাই করার তৌফিক দাও, তোমার মখলুক থেকে অমুকাপেক্ষী রেখে আল্লাহ তুমি আমাকে জীবনযাপন করার তৌফিক দাও। কাকে বলবেন? আল্লাহকে। আর নিজে চেষ্টা করবেন, আল্লাহ দিবে কিনা? আপনি যদি বলেন না কিরকম পাবো, বাংলাদেশে গেলে তো মুশকিলা, এখন দেখা যায় আর একামা হচ্ছে না, বাংলাদেশ পাঠিয়ে দিবে, ওখানে গিয়ে খাবো কিরকম? তো আপনার যদি ইমান হয় এরকম তাহলে ওখানে গিয়ে হাত পাতাবেন, বুঝতে পারছেন? আর যদি ইমান হয় এরকম যে আল্লাহ সৌদিতে রিজেক দিয়েছে ওই আল্লাহ বাংলাদেশেও দিবে, বলুন ইনশাআল্লাহ, তাহলে বাংলাদেশে গিয়ে গেলেও রিজেক পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এরপরের বিধান আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা মুস্তানিসিন লিহাদিস, ওরা খাবার খাওয়ার পরে ওখানে বসে থাকবে না, গল্প গুজবে লিপ্ত থাকবে না। আর ইন্না যালিকুম কানা ইউদিন নবী ফাইস্তাহিয়া মিনকুম, এরকম করছো কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়ে তোমরা এরকম করবে তো নবী কথা বলছেন না লজ্জার কারণে, কিন্তু আল্লাহ লজ্জা করে না, সুবহানাল্লাহ। আপনারা বলেছেন এই যে ইস্তেহায়ার কথা কোরআনে কারিমে উল্লেখ, ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, বলেননি আল্লাহ? যেমন একটা বলে গেছি খালি লাদি মজবুত, যারা হাফিজ কোরআন লাদি মুল্লাহ যদি বলে যায় ওটা স্মরণ করবে, সে হাফিজ কোরআন তার চেহারাই দেহ হাফিজ কোরআনের মতো। আমি বলেছি যেদিন বললাম যদি আপনি আবার পড়েন ইনশাআল্লাহ হাফিজ হয়ে যাবেন, হবেন কিনা? একটু চেষ্টা করলে আবার হয়ে যাবে, খালি শয়তান দৈনিক এক ঘন্টা লাগিয়ে দেবো আল্লাহর কালামের জন্য, দেখো এক মাস দুই মাস পরে আমাকে তুমি এসে বলবে না আপনার কথা ভালো হয়েছে, আল্লাহ আপনাকে নিকুদ্দা দিন আমার জন্য দোয়া দিবে। আমি এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে আবার কোরআন মজবুত করার তৌফিক দান করে। আমাদের এখানে যারা রয়েছে আলিম হুফাজ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বাড়াবার চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, স্মরণ শক্তি বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। আচ্ছা আমি ভালো কথা বলছি না খারাপ কথা বললাম? নারাজ হওয়ার কিছু আছে না খুশি হওয়ার কথা? কেউ যদি না বুঝে তাইলে বলে দাদা, হ্যাঁ না বুঝে কেউ ক্লাস আসবে না। আর যদি আপনি বলেন ভালো হয়েছে ওখানে গেলে ইমানটা যা হচ্ছে আমার ইলম বাড়বে জ্ঞান বাড়বে কোরআন চর্চা হবে তাহলে আপনি আরো আসবেন, তাই না ভাই? তাহলে লোকজনকে আরো নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ লজ্জা করে না, আল্লাহ হক বলে, সুবহানাল্লাহ। এরপরে নির্দেশ, যদি তোমরা কোনো কিছু চাও কোনো আসবাবপত্র ওই যারা যেসব নারীরা ঘরের ভিতরে আছে তাহলে পর্দার বাহির থেকে বলবে, আল্লাহ নির্দেশ সুবহানাল্লাহ, পর্দার বাহির থেকে বলবে, অনুমতি চাইবে, নিয়মতান্ত্রিক চাইবে। এরপর আল্লাহ বলছেন যালিকুম আতহারুল কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, যদি তোমরা এরকম করো তাহলে এতে এর কারণে তোমাদেরও মন বেশি পাক থাকবে আর তাদেরও মন বেশি পাক থাকবে সুবহানাল্লাহ। এরপর আরেকটি বিধান বলছেন, তোমাদের জন্য জায়েজ না, শুভনীয় নয় যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে। আর আরেকটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার পর তাদের স্ত্রীকে বিয়ে করা, তার স্ত্রীদেরকে তোমাদের জন্য বিয়ে করা জায়েজ না। কেন? যেহেতু অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ, নবীর স্ত্রীগণ তোমাদের মা, আমাদের মা, মা আয়েশা, বলেন মা, মা খাদিজা, মা যাইনাব, হাদাহিনা যাইনাব বিনতে জাহাশ, আরো যেসব মা রয়েছেন আমাদের, ওরা সবাই কি আমাদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তাই এদেরকে বিয়ে করা জায়েজ না, আর কোন কেউ বিয়ে করেনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওদের কথা আমি আলোচনা করলে অন্যদিন করবো ইনশাল্লাহ, বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। এরপর আল্লাহ বলছেন ইন তুবদু শাইয়ান আও তুখফুহু ফা ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা, যদি তোমরা কোন কিছু প্রকাশ করো কিংবা গোপন করো সবই আল্লাহ জানে, তোমার মনে কি আছে আর তুমি বাহ্যিক কি করছো সবই আল্লাহ জানে। অতএব আমাদের সবসময় আল্লাহর ভয় আমাদের মনে রাখা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ যেসব আলোচনা করলাম এর মধ্যে ত্রুটি হলে আল্লাহ তুমি মাফ করো, তোমার বিধিবিধান মেনে যেন আমরা চলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ জালিমদেরকে নির্মূল করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের দিনের হেফাজত করো, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো, আল্লাহ আমাদের ইজ্জত আবরুর হেফাজত করো, আমাদের জান মালের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদেরকে তোমার হকের, তোমার পথে, তোমার দিনের পথে আরো এগিয়ে চলার তৌফিক দান করো। আমাদের পিছনের সমস্ত খাতা কুচুরি মাফ করে দাও। ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.